এই বাংলা দেশের সন্তান তুমি বাংলা তোমার ঘর তোমার দূর পরবাসী বুক জুড়ে বাংলাদেশী অন্তর এখানে ছড়ানো তোমার স্বর্ণালী কৈশোর এ বাঁধনে জড়িয়ে থেকো জীবন ভর আ মাটির ধুলি কণা গায়ে মেখেছ এ মাটিতে দাঁড়িয়ে আকাশ দেখেছ এ মাটির আলো বাতাসে বেড়ে উঠেছ এ বাগানে কলি ছিলে আজ ফুটেছ সুরভিত করেছ এ বিশ্ব চরাচর সুরভিত করেছ এ বিশ্ব চরাচর এ বাঁধনে জড়িয়ে থেকো জীবন ভর আ মায়ের আদর স্নেহের চাদর ফেলে জীবন পথে কোন সুদূরে গেলে ও অশ্রু ঝরে মায়ের দু চোখ বেয়ে দুহাত মেলে তোমারই পথ চেয়ে আজ এসেছে সেই দিন তুমি শোধবে তোমার ঋণ আজ এসেছে সেই দিন তুমি শোধবে তোমার ঋণ শ্রম মেধা প্রতিভায় সাজাও আপন ঘর এ বাঁধনে জড়িয়ে থেকো জীবন ভর আ জ্ঞানের আলো জ্বালতে ঘরে এই পৃথিবীর জ্ঞান সাগরে মেশো মেশো মেশো বিজ্ঞানে আর প্রযুক্তিতে দেশকে তোমার এগিয়ে নিতে এসো এসো এসো আধার কেটে আনতে আলো প্রাণটা ভরে দেশকে ভালোবেসো বিশ্বজুড়ে যাও ছড়িয়ে মুক্ত মানিক ধন কুড়িয়ে আনো আনো আনো দারিদ্র দুর্যোগ ঠেকাতে অর্থনীতির বৈঠা হাতে টানো টানো টানো ডাকছে তোমায় মাতৃভূমি তোমার মায়ের দুঃখ তুমি জানো আর নেই পিছু টান ভয় আর নেই দ্বিধা সংশয় এই বিশ্বটাকে দাও জানিয়ে তোমার পরিচয় আজ নাও দৃঢ় প্রত্যয় এই বিশ্ব করো জয় লাল সবুজের এই পতাকা ওড়াও জগৎময় দেশকে ভালোবেসো প্রতিটি প্রহর দেশকে ভালোবেসো প্রতিটি প্রহর দেশকে ভালোবেসো প্রতিটি প্রহর দেশকে ভালোবেসো প্রতিটি প্রহর এ বাঁধনে জড়িয়ে থেকো জীবন ভর এ বাঁধনে জড়িয়ে থেকো জীবন ভর এ বাঁধনে জড়িয়ে থেকো জীবন ভর।